দুই মাস তিন মাস এক একটা সিজন বা এক একটা মৌসুমে ফসল ফলায়, বাকি সময় সে তার বাড়িতে আরামে ভোগ করে। ঠিক আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য বাড়ি বানিয়েছেন জান্নাত, চিরস্থায়ী আরাম আয়েশ শান্তির ব্যবস্থা। আর সে জান্নাতের উপায় উপকরণ ভোগ বিলাস দুনিয়া থেকেই অর্জন করে নিয়ে যেতে হয়। আর সেই ভোগ বিলাস অর্জন করার জন্য সর্বপ্রথম যে মাধ্যম, যে চাবি, সেটার নাম হলো ঈমান। কোরআন ও হাদিসে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অকাট্যভাবে বলে দিয়েছেন, যারা ঈমান আনবে তারা একদিন হলেও জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে অন্তরে স্থল থেকে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে তার গুনাহের শাস্তি ভোগ করার পর যে কোনো এক সময় হলেও সে জান্নাতে যাবে। দেশের নাগরিক যদি তার নাগরিকত্ব থাকে তাহলে সে অপরাধী হলেও তাকে যে কোনো জায়গায় দেশের ঠাই দিতে হয়, আর যদি তার দেশের স্থায়িত্ব কিছু না থাকে, নাগরিকত্ব যদি না থাকে, তাহলে সে দেশে থাকার তার কোনো অধিকার থাকে না। তা জান্নাতে যাওয়ার যে মূল চাবি বা মাধ্যম সেটা হলো ঈমান। আর ঈমান হলো কয়েকটা জিনিসের সমন্বয়। হাদিসের ভাষায় বলা হয়েছে 77টি জিনিসের সমন্বয় হলো ঈমান। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান আফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইবাদাতুল আযা আনিত তরীক। 77টির মধ্যে 30টি ছিল মানুষের অন্তরের সাথে, 24 নম্বর ছিল আল্লাহর উপর ভরসা করা। ইমানদার ওই ব্যক্তি হবে তার কাছে যতই উপায় উপকরণ, যতই মাধ্যম, যতই শক্তি থাক না কেন, সব কিছুর পরে সে সর্বশেষ আল্লাহর উপর ভরসা করবে। বস্তুর দিকে, শক্তির দিকে, অর্থের দিকে না তাকিয়ে এগুলোকে মাধ্যম মনে করে আল্লাহর উপর ভরসা করবে। এটা ছিল ইমানদারের 24 নম্বর ইমানের গুণ, ইমানের শাখা। পঞ্চম নম্বর গুণ হলো অজুব, আরবি শব্দ বলা হয় অজুব, বাংলা শব্দ হলো আত্মা শ্লাঘা, আত্মপ্রশংসাই, আত্মপ্রশংসায় নিয়োজিত না হওয়া, কোনো অবস্থায় নিজেকে ভালো মনে না করা। সূরাতুন নাজম কোরআনে কারীমের 27 নম্বর পারা, সূরাতুন নাজম দ্বিতীয় সূরা, 32 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে পবিত্র মনে করে না, তোমরা নিজেদেরকে একেবারে পূত পবিত্র মনে করে না এবং মুত্তাকি পরহেজগার মনে করো না, বরং হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলা ভালো জানেন কে মুত্তাকি পরহেজগার কে পবিত্র। তোমরা নিজেদেরকে যেটা আমাদের ভাষায় বলা হয় বিনয়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব তাবারানী শরীফ, হাদিসের কিতাবে বলেন ধ্বংসকারী জিনিস তিনটা, আম্মাল মুহলিকাত ফা সালাসাতু, মানুষ ধ্বংস হয় তিনটা কারণে। এক নম্বর হলো ফাসহুন মুতাউন, এমন লালসা যে লালসার অনুসরণ করা হয়, লোভ এত বেশি সেই সবসময় লোভের পেছনে সে দৌড়াতে থাকে। ওয়া হাওয়ান মুত্তাবাউন, এমন কাম বিপু, এমন মনের চাহিদা যে চাহিদাকে সে পূরণ করার জন্য সবসময় চেষ্টা করে। আগেরটা লোভ, দ্বিতীয় হলো হাওয়া, মানুষের মনের একটা ইচ্ছা, তৃতীয় নম্বর হলো ইজাবুল মাতি বিনাফসি, কোনো মানুষ তার নিজেকে ভালো মনে করা, এই হলো তৃতীয় নম্বর ধ্বংসের কারণ হাদিসের ভাষায়, তাবারানী শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 লক্ষ নবী, যদি অকাট্যভাবে বলা যায় না, স্বাভাবিকভাবে সংখ্যা অনুপাতে 16 লক্ষ নবী, 16 লক্ষ নবীর মধ্য থেকে আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখে তারপরে দুনিয়াতে পাঠালেন, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে দেখাই নিয়ে আসলেন। জান্নাতে যখন গিয়েছিলেন তখন যে সমস্ত নিয়ামত বা যা কিছু দেখেছিলেন তন্মধ্যে একটা বিশাল অট্টালিকা বালাখানা দেখেছিলেন। বুখারি মুসলিম সহ সব, বিশেষভাবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বুখারি শরীফে বারবার অনসানে হাদিসটা, একটা বালাখানা দেখে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ছিলেন সাথী সফর সঙ্গী, জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এ বালাখানাটা কার? তা বললে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যার যে নিয়ামতের কথা দেখছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন, এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার নিয়ামতের কথা দেখছিলেন। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর আমি জান্নাতে যেয়ে তোমার বালাখানা দেখছিলাম, কিন্তু আমার মনে চাচ্ছিল একটু ঢুকি, কিন্তু আমি আগে ঢুকবো এটা তোমার আত্মমর্যাদায় লাগতে পারে। যে কোনো জিনিস একেবার নতুন কিনলে যে এটার মালিক বা আপনজন এটা দ্বারাই উদ্বোধন করতে চায়, মানুষের একটা মনের চাহিদা। তা আমার মনে হচ্ছিল তোমার খুব আত্মমর্যাদা, আমি যদি তোমার আগে ঢুকি তাহলে হয়তো তোমার আত্মমর্যাদা আঘাত লাগবে, এই জন্য আমি আগে ঢুকি নাই তোমার জান্নাতে, তুমি আমি আমি তোমার বালাখানাটা দেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের ব্যথায় চোখের পানি ফেলে দিয়ে বললেন, আল্লাহর রাসূল আপনি ডুববেন এটা কি আমার মনে কষ্ট লাগবে? এটা কি কখনো সম্ভব? আগার ও আলাইকা হাদিসের শব্দ, আমি কি আপনার ব্যাপারে আত্মমর্যাদা করব? এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ভাষায় বলা হয় আশারুম মুবাশশারা, 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। হাদিসটা এরকম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে 10 জনের নাম বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বালাখানার সুসংবাদ আল্লাহ রাসূলের ভাষায় শুনেছেন। আর উনি জান্নাতে যাইবেন এটা আল্লাহ রাসূল 10 জনের লিস্টের মধ্যে দ্বিতীয় নম্বর ওনার নাম। এত বড় সুসংবাদ, এত নিশ্চিত সুসংবাদ পাওয়ার পরও উনি নিজেকে কতটা অপবিত্র এবং হেয় ছোট তুচ্ছ মনে করতেন সেটা সামনে ঘটনা থেকে বুঝে আসবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন, যারা উপরে ইসলাম ইমানের কথা বলে, ইসলামের কথা বলে, ভিতরে আসলে এদের ইমান নাই, তবে আমি যদি এদেরকে হত্যা করে ফেলি, আমার থেকে ভাগাই দিই, তাহলে উন্নত দূর থেকে মানুষ বলবে যে মোহাম্মদ তার অনুসারীদেরকে হত্যা করে, মোহাম্মদ তার সাথীদেরকে দূরে ধাক্কাই দেয়, এজন্য আমি এদেরকে আমার কাছ থেকে ভাগাই দিতে পারি না, কিন্তু এরা কখনো ইমানদার হই না এই পর্যন্ত, এদের লিস্ট তুমি লিখে রাখ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলতেন, ভাই হুযাইফা আপনার কাছে যে মুনাফিকের লিস্ট আছে এই লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে? একদিক থেকে জান্নাতের সুসংবাদ, জান্নাতের বালাখানার সুসংবাদ, খলিফাতুল মুসলিমিন, অপর দিক থেকে আবার ওনার লিস্ট মুনাফিকদের লিস্টে আছে কিনা এটা ওনার ভয় আছে ওনার অন্তরে। উস্তুল গাবা মানা নামে একটা ইতিহাসের কিতাব আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক আমিরুল মুমিনিন, তখন এক ব্যক্তি আসতে যে হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমার উপর জুলুম করেছে, আপনি আমার জুলুমের বদলা নিয়ে নেন, বদলা উসুল করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন যে কেউ তোমার উপর জুলুম করলে তখনই শুধু আমার কাছে আসো আর আগে পরে আসো না, এটা তুমি কি পাইছো? চাবু কেনে তাকে একটু আঘাত করলেন, আঘাত করে লোকটাকে ভাগাই দিলেন। ভাগাই দেওয়ার পর নিজের ভিতরে অনুতপ্ততা আসছে, ভাই সে তো আমি আমিরুল মুমিনিন, আমার কাছে বিচার নেওয়ার জন্য আসছে, বিচারের জন্য আসছে, আমি তার উপরে আচরণ করলাম কেন? লোকটাকে আবার ডাকাই। ডাকায়ের পর তখন লোকটার হাতে চাবুক দিয়ে বলে যে ভাই আমি তোমার উপর জুলুম করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, এই যে আমি তোমার হাতে চাবুক দিচ্ছি তুমি ইচ্ছা মতো আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। তখন ওই সাহাবি বলে যে আপনি যখন আমাকে মেরে আপনার দরবার থেকে ভাগিয়ে দিয়েছেন আমি বের হওয়ার আগেই আপনাকে মাফ করে দিয়েছি। লোকটার সাথে কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর নিজের ব্যক্তিগত রুমে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে খুব কান্নাকাটি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নিজেকে সম্বোধন করে বলেন, হে ওমর, তুই তো বকরির রাখাল ছিলি, তুই তো গোমরা ছিলি, তুই তো লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন, অসম্মানিত ছিলি। ইসলাম, আল্লাহ, আল্লাহর রসুল তোকে এত কিছু সম্মান দান করেছে, এখন কেন তুই তুই নিজেকে এত পবিত্র মনে করতেছিস? ওমর আমিরুল মুমিনীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের কোন গুণ, নিজের কোন জিনিসের দিকে ইমানদার ব্যক্তি তাকাবে না। যে এটা আবার কিভাবে সম্ভব? আমি নামাজ পড়ি, আমি কি নামাজি মনে করব না? আমি মুত্তাকি পরহেজগার, আমি কি নিজেকে মুত্তাকি পরহেজগার মনে করব না? তাহা নিজে মনে করার মধ্যে দুইটা দিক, একটা দিক হলো আমি ভালো, আর একটা দিক হলো আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এখনো ভালো রাখছেন, যে কোনো মুহূর্তে আমাকে অমুক ভাইয়ের মতো খারাপ বানাই দিতে পারেন, আমার কোনো শক্তি থাকবে না তখন। আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন কোনো কারণে, যে কোনো মুহূর্তে সম্মান আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি পরহেজগার, তাকওয়া, দিনদারি, নামাজ, রোজা দান করেছেন, যে কোনো মুহূর্তে হতে পারে আমার কোনো বিয়াদবির কারণে, গুনাহের কারণে এগুলো আমার থেকে ছিনিয়ে যাবে। এই যে আল্লাহ নিয়ামত আমাকে দিয়েছে, এটা ইমানদার ব্যক্তি মনে করবে। কিন্তু আমি অর্জন করেছি, এটা আমি ভালো, নিজের দিকে কোনো ইমানদার ব্যক্তি নিজেকে কখনো পবিত্র মনে করবে না। সূরাতুন নাজমের 32 নম্বর আয়াতের তর্জমা, ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না কখনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিল, আসলাম না, গোলামের নাম ছিল আসলাম। আসলাম গোলামের সাথে ইমানদার মানুষ যতই জনসেবামূলক কাজ, যতই ভালো কাজ করুক না কেন, কখনো সে তার নিজের কাজের দিকে তাকায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামের সাথে সফরে যাচ্ছেন হাররা নামক জায়গা, হাদিসে হাররা নামক জায়গার বিভিন্ন ঘটনা আসবে। মায়েদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার থেকে জিনার শাস্তি দেওয়া হয়েছিল, ইমরাতে গামিদিয়া নামক এক মহিলাকে যে জায়গায় জিনার শাস্তি দেওয়া হয়েছিল, ওই জায়গাটার নাম হলো হাররা, আর বিষাক্ত। এই হাররা নামক জায়গায় যখন দুইজন গিয়েছেন সন্ধ্যা রাত, দূরে আলো দেখতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাদেমকে বলতেছেন, আসলামকে, আসলাম, ওই জায়গায় রাত্রে আলো দেখা যায় কেন, ফাঁকা জায়গা, চলো তো যাই। যে দেখে একজন মহিলা তার কয়েকটা শিশু বাচ্চাকে সামলানোর চেষ্টা করতেছে, আর অদূরে একটা ড্যাগে পানি ডাল হচ্ছে। হাদিসের কিতাব কানজুল উম্মালে আছে, হাদিসের কিতাব কানজুল উম্মালের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন ওই মহিলাকে দূরে দাঁড়িয়ে, যে বোন, এই বাচ্চাগুলো কেন এমন করতেছে, আর এই ড্যাগে কি ডাল হচ্ছে? তখন ওই বোন বলে যে বাচ্চাগুলো ক্ষুধার কারণে আমাকে যন্ত্রণা দিচ্ছে, এদের এই জন্য আমি এদেরকে বিভিন্নভাবে বুঝায় ভোলায় ঘুমানোর চেষ্টা করতেছি। তা ড্যাগে কি জাল হচ্ছে? তা ড্যাগে পানি জাল হচ্ছে, খাবার তো নাই, তাই বাচ্চারা মনে করবে যে আম্মা মনে হয় খাবার পাকাচ্ছে। এই আশায় থাকতে থাকতে কোনো এক সময় এদের ঘুম চলে আসবে। কোন অবস্থা এই অবস্থা? কেন এই অবস্থা? আমরা একজন সাধারণ জনগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর, সে আমাদের কোনো সংবাদ নেয় না, সে আমাদের কোনো খোঁজ খবর নেয় না, রাখে না, যার কারণে আমার এই অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে শুনে সাথের খাদেম আসলামকে নিয়ে ফিরলেন, আসলাম চলো, বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদের যে গোডাউন, গোডাউনের মধ্যে ঢুকে আটার বস্তার ভিতরে ঘি, মাখন, যে সমস্ত খাবার ছিল বস্তাটাকে আচ্ছা মতো ভরছে। ভরার পরে আমিরুল মুমিনীন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, সে তার সাথের খাদেমকে বলে, আসলাম, এই বস্তাটা আমার ঘাড়ে উঠায় দাও। খাদেম বলে, আমিরুল মুমিনীন, আপনি আমার ঘাড়ে উঠাই দেন। ওই সময় আবার মেয়েটা বলেছিল যে ওমরের সাথে যদি আমার দুনিয়াতে দেখা না হয় তাহলে অসুবিধা নাই, আমি আল্লাহর সামনে দেখা করে আমার হক আদায় করে নিব। সে তো আমিরুল মুমিনীর, আমার দায়িত্ব ছিল সংবাদ নেওয়ার, সে রাষ্ট্রপ্রধান, সে আমার কেন হক আদায় করতেছে না, আমি আল্লাহ দরবারে আমার হক আদায় করে নিব। আসলাম গোলাম তিনবার বলছেন যে আমির আপনি আমার কাছে দিয়ে দেন। তৃতীয়বারের মাথায় আমির মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম হাসরের ময়দানে এই বোঝা কি তুমি নেবে আমার? এই বোঝা তো আমার ঘাড়ে থাকবে, এর উত্তর তো আমার দিতে হবে, আজকে এর একটা উত্তর দিতে দাও আমাকে। নিজে বস্তা বহন করে মদিনার রাজ দরবারের গোডাউন থেকে বস্তা হাররা নামক স্থান, অনেক দূর স্থান পর্যন্ত বহুত কষ্টে নিয়ে বস্তা সামনে ফেলে নিজে আটা বের করে পানি চাল দিয়ে খাবার তৈরি করে ওই বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, আর ওই বাকি খাবারটা মহিলার কাছে দিচ্ছে, যে বাকি খাবারটা সামনের রক্তে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়ায়, আর যে শুকনা খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনি আমিরুল মুমিনিনের দরবারে যেতে যেতে আপনার এই পর্যন্ত চলবে, এই পর্যন্ত আপনি এটা রেখে দেন। কত দূর এই খেদমত দেখে ওই মহিলা দোয়া করতেছে যে আমিরুল মুমিনিন ওমর না হয়ে আপনার মতো মানুষ আমিরুল মুমিনিন হওয়ার দরকার ছিল। আমি আপনি হলে কি করতাম? যে আমি তো আমিরুল মুমিনিন, তুমি তো চেনো না এখনো, আরে আমি তো এই জন্য এত কিছু করতাম, আর একজন টাকা এনে দান করে দেখা, কিন্তু নিজের ফোটান দেখাই বেশি, নিজে অনেক কিছু করে ফেলল। কিন্তু আমিরুল মুমিনিন কি বলতেছেন? যে বোন আমার জন্য দোয়া করেন। এরপরে বলে যে ভাই তোমার সাথে সাক্ষাৎ হবে কোথায়? তখন বলে যে যখন তুমি বাদশার দরবারে আমিরুল মুমিনিনের দরবারে যাবে তখন ওমরের দরবারে তুমি আমাকেও পাবে। এত বড় কাজ করলো, নিজেকে কখনো দেখাতে চান নাই, নিজের পবিত্রতা নিজের উত্তম মুত্তাকি পরিষ্কার ব্যক্ত করতে চান নাই। ইমানদার ব্যক্তি সে হবে, সে কখনো তার নিজের গুণের দিকে তাকাবে না। এই গুণটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, এই নিয়ামত যখন সে মনে করবে তখন এই গুণের সে অপব্যবহার হবে না, এবং কেউ তার ভুল করলে সে সংশোধন হওয়ার চেষ্টা করবে। এজাবুল মারই বিনাফসি আর একটা ব্যাখ্যা হলো, আমি যেটা বুঝছি সেটাই ভালো, অন্যের বুঝতে ভালো না। ইমানদারের গুণ এটা নয়, মাসওয়ারা চলতেছে আমার রায় দিব, আমার রায় না না হলে আলহামদুলিল্লাহ, আমার না আমার রায় অনুপাতে হলো আলহামদুলিল্লাহ, আমার কি আছে যায়। ইমানদারের গুণ এটা হওয়া চাই। যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের জীবনী আপনি যদি দেখতে চান দেখবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের মধ্যে দিনদার পরহেজগার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ইমানের একটা দাবি হলো সে কখনো নিজেকে পবিত্র মনে করে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা, ওনার প্রতি বিদ্বেষ পোষণকারীরা জিজ্ঞেস করেছিল, আপনি ভালো নাকি এই ছাগল ভালো, আপনার মুখের দাড়ি ভালো নাকি দামি নাকি এই ছাগলের মুখের দাড়ি? তখন উনি উত্তর দিয়েছিলেন, যদি আমি ঈমান নিয়ে মরতে পারি তাহলে ছাগলের মুখের দাড়ির চাইতে আমার দাড়ি অনেক দামি, আমি যদি বেঈমান হয়ে মারা যাই তাহলে আমার মুখের দাড়ির চাইতে ছাগলের মুখের দাড়ি অনেক দামি, কেন তার কোনো হিসাব নিকাশ হবে না, তার জন্য জাহান্নাম নাই। আর আল্লাহ না করুক আমি যদি বেঈমান হয়ে মারা যাই তাহলে আমার জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা আছে। ঈমানদারের মূল পরীক্ষা, মূল পবিত্রতা তো যাচাই হবে তা আসরের ময়দানে, কে উত্তম কে জান্নাতি কে মুত্তাকি পরেজগার। দুনিয়াতে তো কেউ কখনো দাবি করতে পারবে না যে আমি মুত্তাকি পরেজগার, সে কখনো নিজেকে অন্যের তুলনায় ভালো মনে করতে পারবে না। ঈমানের গুণ, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার ঈমানের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। একটা কথা স্মরণ করাই দিই আপনাদেরকে, শুধু স্মরণ করাই দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছিলেন, তখন সাহাবা একরাম অনেকেই চাচ্ছিলেন আল্লাহ রসুলের বাড়িটা সুন্দর করে দিবেন, আল্লাহ রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করবে, আল্লাহ রসুলের থাকার জন্য আরামদায়ক একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় রাজি করেন না, বললেন না আগে ইমানদারের আল্লাহর ঘর মসজিদ সুন্দর হওয়া চাই। হিজরতের পরে ইতিহাস যদি আপনি দেখেন বা জানেন, আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করছেন সেটা হলো মসজিদে নববীর জায়গা নির্ধারণ করে আগে মসজিদে নববী নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যাদের বাড়ি গাড়ি আছে দুনিয়াতে সবকিছু আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে হয়তো আমার বড় কোনো অংশ আসতেছে না। আমাদের নিস্তলার কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর অগ্রসর হয়ে গেছে, শুরুতে কাজ হয়েছিল সামান্য একটু নিয়ে 5-7 লক্ষ টাকার মধ্যে হবে, এখনের কাজ যেভাবে চলতেছে 10 লক্ষ টাকার উপরে লেগে যাচ্ছে, 10 লক্ষ টাকার উপরে লেগে যাচ্ছে। দায়িত্বশীল যারা আছেন 30 জনের মতো তারাই দিয়েছেন 4-5 লক্ষ টাকার মধ্যে, আর বাকি এখনো 6 লক্ষ টাকার মতো বাকি। আপনাদের দান তো আমরা সবাই করি, কিন্তু উপযুক্ত সময়ের দান আর অনুপযুক্ত সময়ের দান একরকম না। সাহাবায়ে কেরামের একটা খেজুর দান করা আর এখন ওহুদ পাহাড় পরিমাণ দান করার চাইতে একটা খেজুরের দাম বেশি। আমি উদাহরণ দিই, এই মহল্লায় পানি নাই, উদাহরণস্বরূপ যেন কোনো একসময় আল্লাহ না করুক যদি যে কোনো মহল্লায় পানি নাই, 2 দিন যাবত আপনার বাসায় উজু গোসলের এমনকি খাবার পানিও নাই, এই মুহূর্তে যদি আপনার বিয়ায় আপনার আত্মীয় দূর থেকে 10 লিটার বা 20 লিটার একটা পানি খাবার পানি আপনার বাসায় নিয়ে আসে, তাহলে আপনার মনটা কত খুশি এবং ওই সময় এই পানিটা কত দরকারে লাগবে। এরপরে যখন আপনার বাসার পানির লাইন ঠিক হয়ে যাবে, সবসময় পানি আসবে, এই সময় যদি 100 লিটারের ড্রাম একটা নিয়ে আসে, কোনো মূল্য নেই, বাইরে নিয়ে যাবেন। আর ওই সময় 1 লিটার পানি খুব দাম ছিল আপনার, কেন এখন পানি নাই। তা সাহাবায়ে কেরামের দান আর আমাদের দানের মধ্যে ব্যবধান হলো এতটুকু যে তখনকার ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা খেজুর অনেক দরকার ছিল। দানের উদাহরণ বা দানের দরকার এরকম, যখন যে দানটার প্রয়োজন সেই সময় উপযুক্ত সময় ওই দানটা করতে পারলে এটার সব আল্লাহর কাছে বেশি হয়। এখন আমাদের কাজ চলছে টাইলসের কাজ, আমরা অধিকাংশ সবাই চাই যে স্থায়ী কাজে হোক, সৎকায় জারি হোক, একটা টাইলস লেগে গেলে ইনশাল্লাহ আশা করা যায় 100 বছরের বেশিও থাকবে, 100 বছর ধরে 5 লক্ষ নামাজিরা সিজদা দিবে, একটা সিজদা যদি আমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হইতে পারে এই ওসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। হাদিস শরীফে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিস, তার ব্যাখ্যা, হাশরের ময়দানে জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের শিকলে বেঁধে টেনে নেওয়ার জন্য সারিবদ্ধ করা হবে, জাহান্নামী এক ব্যক্তি জান্নাতিকে ডেকে বলবে, ভাই দুনিয়াতে আপনাকে আমি অজুর পানি আগিয়ে দিয়েছিলাম অমুক দিন, মনে নাই আপনার, আপনি একটু আজকে আমাকে সুপারিশ করেন। তখন এই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে জাহান্নামী ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে জান্নাতি নিয়ে যাবেন সাথে। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কাকে কোন মুহূর্তে কিভাবে মাফ করবে কিছুই জানা নেই। দানের দ্বারা সবচেয়ে বড় একটা ফায়দা হলো বালা মুসিবত দূর হয়। এখনের যুগে আপনি যে কোনো ডাক্তারের কাছে গেলে ফি নেবে 700 টাকা, 1000-1500, উন্নত হাসপাতাল গুলোতে গেলে 1500-2000 টাকা ফি নেবে, আর খামাকা টেস্ট দেবে 5000, টেস্টের পরে সব স্বাভাবিক নর্মাল, এত আপনার বলার অধিকার নেই যে এত টাকা ব্যয় করলেন। এই যে বিপদ আপদ আল্লাহ তাআলা দান করে এগুলো সব দূর হয়ে যায় যদি আল্লাহর ঘর মসজিদ বা সৎকার জারিয়া দানের ক্ষেত্রে আমার একটা অংশ থাকে। কাজ হয়ে গেলে তো আপনাদের আর দান এইভাবে চাওয়া হবে না, দেওয়ার এত স্থায়ী কাজে লাগার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আর যে কয়দিন কাজ আছে বিশেষভাবে আপনাদের সবার কাছে আপনার, এক একজনের চায় নামাজ পরিমাণ টাইলসের খরচ পড়তেছে আনুমানিক 1000 টাকার মতো। আপনি যদি মনে করেন যে আমার আব্বা আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আমি 10 জনের জন্য 10টা চায় নামাজের জায়গা নিব 10000 টাকা, সে নিয়ত করে দিয়ে দেন আমরা আপনাদের টাকা ওই টাইলসের কাজেই লাগাবো ইনশাআল্লাহ, তাহলে আপনার মনে হচ্ছে একটা আত্মতৃপ্তি হবে, মনটা খুশি হবে যে না অমুক মসজিদের 10টা জায়নামাজের জায়গা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করে আসছি ব্যবস্থা করে আসছি, 100 বছর ধরে ইনশাআল্লাহ এই জায়গার সব আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদের দান করবে। যেন আপনাদের সবার কাছে আবদার যে আল্লাহর ঘর মসজিদে কেউ দান না করলেও কিন্তু হবে, মহল্লাবাসী যদি ইচ্ছা করে দান করবে না আল্লাহ তাআলা দূর থেকে এনে আল্লাহর ঘর মসজিদ আবাদ করাবে। আপনি যা দেখেন অনেক এলাকায় মসজিদ হচ্ছে নিম্নমানের এলাকা মানুষ, কিন্তু অনেক দূর থেকে বিদেশ থেকে মানুষ টাকা এনে আল্লাহর ঘর মসজিদ আবাদ করছে, আল্লাহর নিয়ম হয়ে রাখো। তবে যে বান্দা অগ্রসর হবে লাভ হবে ওই বান্দা, যে বান্দা বিমুখ হবে ক্ষতিগ্রস্ত হবে ওই বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘরে অংশগ্রহণ করে সৎকায় জারিয়া জারি করে রাখবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।